বকুল চাপার বনে কে মোর চাঁদের স্বপন জাগালে, বকুল চাপার বনে কে মোর চাঁদের স্বপন জাগালে, অনুরাগের সোনার রঙে হৃদয়ে গগন রাঙালে, বকুল চাপার বনে কে মোর চাঁদের স্বপন জাগালে। ঘুমিয়েছিলাম কুমুদ কুড়ি বিজন ঝিলের নীল জলে, ঘুমিয়েছিলাম কুমুদ কুড়ি বিজন ঝিলের নীল জলে, পূর্ণ শশী তুমি আসি আমার সে ঘুম ভাঙালে, বকুল চাপার বনে কে মোর চাঁদের স্বপন জাগালে। হে মায়াবী তোমার ছোঁয়ায় সুন্দর আজ আমার তনু, তোমার মায়া রচিল মোর বাদল মেঘে ইন্দ্রধনু। তোমার টানে হে দরদি দোল খেয়ে যায় কাঁদন নদী, তোমার টানে হে দরদি দোল খেয়ে যায় কাঁদন নদী, কুলহারা মোর ভালোবাসা আজকে কুলে লাগালে, কুলহারা মোর ভালোবাসা আজকে কুলে লাগালে, কুলহারা মোর ভালোবাসা আজকে কুলে লাগালে, বকুল চাপার বনে কে মোর চাঁদের স্বপন জাগালে।